بسم الله الرحمن الرحيم. আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله। আমাদের এক ভাই ইন্ডিয়া মুর্শিদাবাদ থেকে একটি প্রশ্ন বলেছেন যে তিনি যেই নারীকে বিবাহ করেছেন সেই নারী 1 বছর পর তার মা তাকে বললেন যে এই মেয়েকে আমি দুধ পান করিয়েছি, এখন তার করণীয় কি? সম্মানিত বন্ধুগণ, আপনাকে আমাকে জানতে হবে যে ইসলামে যে সমস্ত নারীদেরকে দুধ পান করানো হয় সেই নারীদেরকে বিবাহ করা নিষেধ। কারণ যদি আপনার মা আপনার এমন একটা মেয়েকে দুধ পান করান তাহলে ওই মেয়েটাকে আপনি বিবাহ করতে পারবেন না, যেহেতু সে আপনার দুধ বোন হয়ে যাবে। তবে এটার একটা শর্ত আছে, সেটা হলো কি যে সহিহ মুসলিমে যে একটা হাদিস বর্ণিত রয়েছে যে প্রাথমিক অবস্থায় 10 রাজাআত এবং পরবর্তীতে 5 নসেক হয় আর 5 থেকে যায়। অর্থাৎ একটা মহিলা যদি কোনো শিশু বাচ্চাকে কমপক্ষে 5 বার দুগ্ধপান করায় 5 বার দুগ্ধপান করায় এবং প্রত্যেকবারে সে পেট ভরে পান করে নিজের ইচ্ছায় ছেড়ে দেয়, মনে করেন যে বাচ্চাটা দুধ মুখে নিল নিয়ে ইচ্ছা মতো চোষার পর এরপরে সে ছাড়লো, এরপর 1 ঘন্টা পর বা 1 দিন পর আবার দুধ পান করলো, এরকম যদি 5টা রাজাআত হয় তাহলে সেই নারীটা ওই মহিলাটাকে বা ওই মেয়েটাকে আপনি বিবাহ করতে পারবেন না, এটা হবে দুধ বোন আপনার। হ্যাঁ, যেমন এক হাদিসেও আর একটি হাদিসে যেটা সহিহ ইবনে হিব্বানে বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহলা বিনতে সোহাইল এক মহিলাকে তিনি বললেন যে এক ছেলেকে তিনি তার ছেলে হিসাবে দেখতেছেন, এই জন্য তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে খামস রাজাআতিন ফায়ুহরাম বিলাবানিক, যে তুমি ওই ছেলেটাকে 5 বার দুগ্ধপান করাও তাহলে তোমার দুধের মাধ্যমে সে হারাম হয়ে যাবে। অর্থাৎ আপনি তখন এই হাদিস দ্বারা প্রমাণিত যে কেউ যদি কোনো সন্তানকে যে পালক পুত্রও যদি হয় তাকে যদি 5 বার ভালো করে দুগ্ধপান করায় তাহলে সে নিজের ছেলের মতো হয়ে যাবে এবং এই ছেলের সঙ্গে অন্য বা এই মেয়ের সঙ্গে অন্য ছেলেরা বিবাহ হারাম হয়ে যাবে। তাহলে আপনার এই ভাইয়ের ক্ষেত্রে অবশ্যই যদি আপনার খেয়াল করতে হবে যে আপনার মাকে আপনি বলবেন এবং তার অবশ্যই সাক্ষী থাকতে হবে যে আপনার মা ভালো করে জ্ঞান আছে কিনা এবং তিনি জানেন কিনা। যদি তার এবং আরেকটি শর্ত হলো যে 2 বছর বয়সের ভেতরে এই পানটা হইতে হবে, অর্থাৎ সন্তানের বয়স আপনার যেই স্ত্রী আপনার মায়ের দুধ পান করেছে সে যদি 2 বছর